পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। চ্যাপ্টার 14, আন্তর্জাতিক আকাশ আইন, পৃষ্ঠা 167, ইন্টারন্যাশনাল ল অব দি এয়ার। কোন দেশের ভূখণ্ড ও সমুদ্র সীমার ওপর যেমন রাষ্ট্রের কর্তৃত্ব আছে, তেমনি কর্তৃত্ব আছে আকাশ সীমার উপরও। এই কর্তৃত্ব নিরঙ্কুশ নয়। কোন দেশের ভূখণ্ড বরাবর আকাশই হচ্ছে সেই দেশের এখতিয়ারভুক্ত আকাশ সীমানা। বাণিজ্যিক কারণে অন্যান্য রাষ্ট্র কর্তৃক এই আকাশ সীমা যেমন যেসব নিয়ম নীতির অধীনে ব্যবহৃত হয় তাকে বলে বিমান চলাচল আইন বা আকাশ আইন বা এভিয়েশন ল। আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই আকাশ আইন। এই আইনের ক্রমবিকাশকে আমরা 3টি পর্যায়ে বিভক্ত করতে পারি। ক, 20 শতকের শুরু থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। খ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়। গ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। প্যারা, আকাশ আইনের ক্রম বিকাশের পর্যায়গুলো থেকে এটা দেখা যায় যে এই আইনের শুরু খুব বেশি দিন আগে নয়। মানব সম্প্রদায়ের ইতিহাসে উড়োজাহাজ জায়গা করে নেয়ার পরই কেবল আন্তর্জাতিক আইনের এই গুরুত্বপূর্ণ শাখাটি বিকাশ লাভ করে। ক্রম বিকাশের প্রথম পর্যায়ে আকাশের পূর্ণ স্বাধীনতা স্বীকৃত হতো। তখন পর্যন্ত রাষ্ট্রসমূহ আকাশ সীমাকে ব্যবহার করে কোনো আক্রমণের শিকার হয়নি, ফলে আকাশ সীমা সংরক্ষণের প্রয়োজনীয়তাও তেমন ভাবে অনুভূত হয়নি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরপরই দৃশ্যপটের আমূল পরিবর্তন হলো। রাষ্ট্রসমূহ ধারণা পোষণ করলো যে ভূখণ্ডের মতো আকাশ সীমাতেও নিরঙ্কুশ সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই মতটিকে থাকলো। বিজ্ঞানের প্রভূত অগ্রগতির ফলে যুদ্ধের মাধ্যম হিসেবে আকাশ সীমাকে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেল। অপরদিকে বাণিজ্যের প্রয়োজনে সময় সংকোচনের তাগিদে আকাশ সীমায় নিরঙ্কুশ সার্বভৌমত্বের ধারণায় পরিবর্তন আনাটা জরুরি বলে বিবেচিত হলো। প্যারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আকাশ সীমা ব্যবহারের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক নীতিমালা গ্রহণের তাগিদ অনুভূত হয়। এটি হলো ক্রম বিকাশের তৃতীয় পর্যায়। এখানে মূলত প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিদ্যমান ধারণার একটি সমন্বয় সাধিত হয়। বলা হলো কোন দেশের আকাশ সীমার উপর সে দেশের পূর্ণ সার্বভৌমত্ব এখতিয়ার থাকবে। কিন্তু শান্তির সময় বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি সাপেক্ষে অন্যান্য রাষ্ট্রসমূহ এই আকাশ সীমা ব্যবহার করতে পারবে। আকাশের এই স্বাধীনতা ফ্রিডম অব এয়ার নিশ্চিত করাটা প্রত্যেক রাষ্ট্রের বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। বর্তমানে যেসব চুক্তি দ্বারা আকাশ আইন পরিচালিত হচ্ছে সেগুলো হলো প্যারিস কনভেনশন ফর দ্য রেগুলেশন অব এরিয়ার নেভিগেশন 1919, ওয়ারশ কনভেনশন ফর দি ইউনিফিকেশন অব দ্য সার্টিন রুলস রিলেটিং টু দি ইন্টারন্যাশনাল ক্যারিজ CAAAIAGE বাই এয়ার ব্র্যাকেট ওয়ারশ কনভেনশন ব্যাক 1929, শিকাগো শিকাগো কনভেনশন অন সিভিল এভিয়েশন 1944, হ্যাগ HAGUE হ্যাগ প্রোটোকল টু দ্য ওয়ারশ কনভেনশন 1955, মন্ট্রিল এগ্রিমেন্ট অব 1966 MONTREAL, গুয়াতেমালা প্রোটোকল অব 1971, মন্ট্রিল প্রোটোকল অব 1975। প্যারা, আকাশের স্বাধীনতা। আকাশের স্বাধীনতা বা ফ্রিডম অব এয়ার বলতে বোঝায় এক দেশ কর্তৃক আরেক দেশের আকাশ সীমা ব্যবহার। এই স্বাধীনতা কোনো সামরিক কাজে ব্যবহার করা যায় না, শুধুমাত্র বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রেই এই স্বাধীনতাগুলো প্রযোজ্য। বেসামরিক বিমান চলাচলের জন্য নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে। ক, এটা নির্ধারিত স্কেডিউলড বা অনির্ধারিত আনস্কেডিউলড উড্ডয়ন হবে। খ, দুই বা ততোধিক রাষ্ট্রসমূহের মধ্যে উড্ডয়নটি হবে। গ, এটা শুধুমাত্র যাত্রী পণ্য ডাকবহন এবং সমগোত্রীয় উদ্দেশ্যেই পরিচালিত হবে। ঘ, এই পরিবহন অবশ্যই অর্থের বিনিময়ে হবে। প্যারা, কেবল উপরোক্ত শর্তগুলো পূরণ করলে আকাশের স্বাধীনতা ভোগ করা যাবে, অন্যথায় নয়। এবার দেখা যাক আকাশের স্বাধীনতা কোনগুলো। আকাশের স্বাধীনতা গুলো নির্দিষ্ট করার জন্য 1944 সালে শিকাগোতে দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি দুটিতেই স্বাধীনতা গুলো বর্ণিত হয়েছে। চুক্তি দুটি হলো ক টু ফ্রিডমস কনভেনশন বা ট্রানজিট রাইটস কনভেনশন, খ ফাইভ ফ্রিডমস কনভেনশন বা ট্রাফিক রাইটস কনভেনশন। ক দুটি অধিকারের প্রথমটি হলো কোনো দেশের উড়োজাহাজ ফ্লাগ স্টেট অনুমোদন দানকারী রাষ্ট্রের গ্রান্টেড স্টেট আকাশ সীমা ব্যবহার করে তৃতীয় কোনো রাষ্ট্রে যেতে পারবে। উদাহরণ, বাংলাদেশ বিমান যদি ঢাকা থেকে উড্ডয়ন করে, ভারতের মাদ্রাজের উপর দিয়ে উড়ে শ্রীলঙ্কা অবতরণ করে, তাহলে বাংলাদেশ বিমান ভারতের কাছ থেকে দ্বৈত স্বাধীনতা কনভেনশনের প্রথম স্বাধীনতাটি ভোগ করছে। এক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে পতাকা রাষ্ট্র ফ্লাগ স্টেট, আর ভারত হচ্ছে অনুমোদনকারী রাষ্ট্র গ্রান্টর স্টেট। প্যারা দ্বিতীয় দিকটি হলো অনুমোদনকারী রাষ্ট্র যদি পতাকা রাষ্ট্রের কোনো উড়োজাহাজকে শুধুমাত্র কারিগরি টেকনিক্যাল পারপাস যেমন জ্বালানি যান্ত্রিক সমস্যা ইত্যাদি কারণে তার দেশে অবতরণ করতে দেয়, তবে এটা দ্বিতীয় স্বাধীনতা। খ পঞ্চ স্বাধীনতা কনভেনশনের প্রথম দুটি স্বাধীনতা দ্বৈত স্বাধীনতা কনভেনশনের দুটি স্বাধীনতার অবিকল। প্যারা তৃতীয় স্বাধীনতাটি হলো পতাকা রাষ্ট্র হতে যাত্রী মালামাল এবং চিঠিপত্র অনুমোদনকারী রাষ্ট্রের আকাশপথে নামানোর স্বাধীনতা। চতুর্থ স্বাধীনতাটি হলো তৃতীয় স্বাধীনতাটি ভোগ করার পর আবার যাত্রী মালামাল চিঠিপত্র ইত্যাদি নিতে অনুমোদনকারী রাষ্ট্র হতে পতাকা রাষ্ট্রে ফিরে আসার স্বাধীনতা। পঞ্চম স্বাধীনতাটি হলো তৃতীয় অধিকারটি ভোগ করে চতুর্থ স্বাধীনতা হয়ে ব্যবহার না করে নতুন যাত্রী মালামাল চিঠিপত্র ইত্যাদি নিয়ে তৃতীয় কোনো রাষ্ট্রে গমনের স্বাধীনতা। এখানে উল্লেখ যে চতুর্থ স্বাধীনতা অনুমোদন করলেও অধিকাংশ রাষ্ট্র পঞ্চম অধিকারটি অনুমোদন করতে চায় না। উপরোক্ত পাঁচটি অধিকার ছাড়াও আরো কিছু অধিকার বা স্বাধীনতা আছে যেগুলো কোনো কনভেনশনে লিপিবদ্ধ না হলেও রাষ্ট্রসমূহ প্রয়োজনের তাগিদে ব্যবহার করে থাকে। এগুলো হলো ষষ্ঠ স্বাধীনতা, অনুমোদনকারী রাষ্ট্র চতুর্থ স্বাধীনতা অনুমোদন করলেও পঞ্চম স্বাধীনতা অনুমোদন করছে না, সেক্ষেত্রে পতাকা রাষ্ট্র বিকল্প উপায়ে পঞ্চম অধিকার ভোগ করলে তাকে ষষ্ঠ স্বাধীনতা বলে। ধরা যাক বাংলাদেশ বিমানকে ভারত চতুর্থ স্বাধীনতা অনুমোদন করেছে কিন্তু পঞ্চম স্বাধীনতা অনুমোদন করেনি, সেক্ষেত্রে বিমান দিল্লি থেকে নিউ ইয়র্কগামী যাত্রীগণকে বাংলাদেশে এনে এখান থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করতে পারে। সপ্তম স্বাধীনতা, পতাকা রাষ্ট্রের উড়োজাহাজ যদি অনুমোদনকারী রাষ্ট্র হাতে পরিচালিত হওয়ার সুবিধা ভোগ করে তাকে সপ্তম স্বাধীনতা বলে। উদাহরণ, বাংলাদেশ বিমান ল্যাতিন আমেরিকার রাষ্ট্রসমূহের মাঝে ফ্লাইট পরিচালনা করে, সেক্ষেত্রে বিমান যদি নিউ ইয়র্কে স্টেশন হিসেবে ব্যবহার করে এই কাজটি করতে পারে, তাহলে বিমান সপ্তম স্বাধীনতা ভোগ করছে। অষ্টম স্বাধীনতা, যখন কোনো দেশ তার অভ্যন্তরীণ রুটে অন্য কোনো দেশের বিমান পরিচালিত হওয়ার অনুমতি দেয় তাকে অষ্টম স্বাধীনতা বলে। উদাহরণ, ভারত তার অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানকে পরিচালিত হওয়ার সুযোগ দিল, বাংলাদেশ বিমান সেক্ষেত্রে অষ্টম স্বাধীনতা ভোগ করবে। প্যারা আকাশ সীমা রক্ষায় রাষ্ট্রের অধিকার, আগে বলা হয়েছে ভূখণ্ডের মতো আকাশ সীমানাতে ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিস্তৃত, শুধুমাত্র বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে অন্যান্য দেশে কিছু স্বাধীনতা ভোগ করে থাকে, তাও অনুমোদন সাপেক্ষে। নিম্নে আলোচিত কতক মামলা থেকে এতদ সংক্রান্ত রাষ্ট্রের অধিকার বোঝা যাবে, তবে বিভিন্ন সময়ে এই ধারণার পরিবর্তন এসেছে। মামলা এরিয়াল ইনসিডেন্ট কেস ইসরায়েল ভার্সাস বুলগেরিয়া ICJ 1955। মামলা প্রতিশ্রুত নীতি, একটি রাষ্ট্রের আকাশ সীমা রক্ষায় পূর্ণ অধিকার আছে এবং যে কোনো অনধিকার প্রবেশ ইন্ট্রুজন INTRUSION মোকাবেলায় রাষ্ট্র যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। মামলার ঘটনা, 1955 সালের 27 জুলাই ইএল স্পেস ইসরায়েল এয়ারলাইন্স লিমিটেড এর একটি বাণিজ্যিক বিমান লন্ডন থেকে প্যারিস হয়ে ইসরায়েলে উড্ডয়ন করে। যাত্রাপথেটি বুলগেরিয়ার আকাশ সীমায় প্রবেশ করলে এই অনধিকার প্রবেশের ঘটনা তদন্ত করতে বুলগেরিয়া যুদ্ধ বিমান পাঠায় এবং যুদ্ধ বিমানের হামলায় বাণিজ্যিক বিমানটি ধ্বংসপ্রাপ্ত হয়। এতে বিমানের 7 জন ক্রু এবং 51 জন যাত্রী নিহত হয়। প্যারা কূটনৈতিক প্রচেষ্টায় ব্যর্থ হলে ইসরায়েল ক্ষতিপূরণ দাবি করে 16 অক্টোবর 1957 সালে আন্তর্জাতিক আদালত আবেদন করে। ইসরায়েল যুক্তি দেখায় যে এই অনুপ্রবেশ ইচ্ছাকৃত ছিল না, যান্ত্রিক ত্রুটির কারণে এটি ঘটে, উপরন্তু এটি ছিল একটি বেসামরিক বিমান। অপর পক্ষে বুলগেরিয়া আদালতের এখতিয়ারই অস্বীকার করে, আরো দাবি করে যে তার আকাশ সীমা রক্ষার সকল অধিকার তার ছিলেন। তো আদালত বুলগেরিয়ার যুক্তি মেনে নেয়। পরবর্তীতে অবশ্য বুলগেরিয়া নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ১৯৫ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে সম্মত হয়। মামলা ইউটিউব কেস 1960। প্রতিশ্রুতি আকাশ সীমায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা যে কোনো দেশের অধিকার, এবং বিশেষত একটি সামরিক অধিকার অনুপ্রবেশের বিপরীতে রাষ্ট্র যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। ঘটনা ইউটিউব ছিল একটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মার্কিন সামরিক গোয়েন্দা বিমান। এর চালক ছিলেন কর্নেল ফ্রান্সিস জি পাওয়ার্স। তিনি ছিলেন একজন সিআইএ এজেন্ট। তিনি ইউটিউব বিমানের সাহায্যে সিআইএ এর জন্য রাশিয়ার সব এলাকা থেকে তথ্য জোগাড় করতে উদ্যত হন। সমগ্র বিষয়টি তদারক করতে সিআইএ মিস্টার পাওয়ার্স দীর্ঘদিন ধরে কাজটি করে আসছিলেন, কিন্তু অজ্ঞাতভাবে 1960 সালের 1 মে ইউটিউব সোভিয়েত আকাশ সীমানায় ঢুকে গেলে সোভিয়েত ইউনিয়ন মিগ-29 প্রেরণ করে এবং ইউটিউবকে অবতরণ করতে সংকেত পাঠায়। তথাপি ইউটিউব অবতরণ না করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউটিউবকে ভূপাতিত করা হয় এবং এর চালক মিস্টার পাওয়ার্স প্যারাসুটের সাহায্যে অবতরণ করতে সক্ষম হয়। অবতরণের পরপরই সোভিয়েত বাহিনী মিস্টার পাওয়ার্সকে গ্রেপ্তার করে এবং সোভিয়েত আদালতে তার বিচার করা হয়। সিদ্ধান্ত সোভিয়েত আদালত সোভিয়েত বাহিনীর এই কাজকে যথার্থ বিবেচনা করে এবং মিস্টার পাওয়ার্সকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তাকে সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। এই মামলা থেকে এই নীতি প্রতিষ্ঠিত হয় যে রাষ্ট্র তার আকাশ সীমায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। এর সত্যতা প্রমাণিত হয় এই ঘটনা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এসব সোভিয়েত কর্মকাণ্ডের কোনো বিরোধিতা করেনি। মামলা দ্য লিবিয়ান এয়ারলাইন ট্র্যাজেডি 1973। নীতি আন্তর্জাতিক আইনের অধীনে কোনো বেসামরিক বিমানের ওপর বল প্রয়োগ সমর্থনযোগ্য নয় এবং এটা শুধুমাত্র এই কারণে অনুমতি পাওয়ার যোগ্য নয় যে অবতরণের আদেশ দেওয়া হয়েছে, কারণ এই আদেশ চালক কর্তৃক বোধগম্য নাও হতে পারে। মামলার ঘটনা ফেব্রুয়ারি 1973-এ ইসরায়েলি সামরিক বিমান তাদের অধিকৃত সিনাই পর্বতের আকাশ সীমায় লিবিয়ার একটি বাণিজ্যিক বিমান গুলি করে ধ্বংস করে। এতে মোট 106 জন যাত্রী মারা যান। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা ICAO এর এক রিপোর্টে দেখা যায় বিমানটি অনিচ্ছাকৃতভাবেই ওই অঞ্চলে প্রবেশ করেছিল। ইসরায়েল জানায় উত্তেজনাপূর্ণ সামরিক পরিস্থিতির কারণেই তারা ভেবেছিল বিমানটি ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হতে পারে। তারা আরও জানায় বিমানটি অবতরণ করানোর জন্য একাধিকবার সংকেত প্রেরণ করা হয়েছিল। অভিমত ICAO রিপোর্টের উপসংহারে উল্লেখ করা হয় যে পরিস্থিতি যাই হোক, কোনো অবস্থাতে বেসামরিক বিমানের ওপর হামলা অনুমোদন পাওয়ার যোগ্য নয়। এটি অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মামলা দ্য কোরিয়ান এয়ারলাইন ট্র্যাজেডি 1983। প্রতিষ্ঠিত নীতি এই দুঃখজনক ঘটনার পর ICAO কাউন্সিল সর্বসম্মতভাবে একটি রেজুলেশন গ্রহণ করে যার তৃতীয় অনুচ্ছেদে বলা হয় বেসামরিক বিমানের বিরুদ্ধে কোনো অবস্থাতেই অস্ত্র ব্যবহার করা যাবে না বা শক্তি প্রয়োগ করা যাবে না যদি না তা জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ অনুসারে সমর্থনযোগ্য হয়। এই প্যারাটা মনে হয় মামলাটার আগে যাবে, পূর্ববর্তী মামলার ঘটনা মনে হয় এটা। আচ্ছা মামলার ঘটনা 1983 সালে কোরিয়ান এয়ারলাইন্স এর বোয়িং 747 একটি বিমান আলাস্কা থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি সংবেদনশীল সামরিক অঞ্চলের কাছাকাছি চলে এলে রাশিয়ান মিগ যুদ্ধ বিমান দ্বারা বোয়িংটিকে ভূপাতিত করা হয়। 169 জন যাত্রী ও ক্রুদের সকলেই নিহত হন। জীবন ও সম্পদের ক্ষতিপূরণের জন্য সোভিয়েত বরাবরে দাবি উত্থাপিত হয়। ব্রিটেন একাই তার নাগরিকদের মৃত্যুর ক্ষতিপূরণ বাদে ২ মিলিয়ন পাউন্ড দাবি করে। সিদ্ধান্ত সোভিয়েত ইউনিয়ন যুক্তি দেখায় যে তার অধিকার আছে তার দেশের সার্বভৌমত্ব রক্ষার, এছাড়াও বোয়িং এ হামলা করার আগে একাধিকবার সতর্কতামূলক সংকেত পাঠানো হয়েছিল। ICAO রিপোর্টে দেখা যায় এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটেছিল ক্রুদের অবহেলার কারণে। তথাপি ICAO রিপোর্টে সোভিয়েত আচরণের তীব্র নিন্দা জানানো হয়। বাস্তবিক ঘটনা এই যে সোভিয়েত ইউনিয়ন তাদের সর্বশেষ আবিষ্কার আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল কার্যকারিতা পরীক্ষা করেছিল। পরবর্তী পর্যায়ে সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভ কোরিয়াকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ প্রদান করেন এবং পরিবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ক্ষতিপূরণের দায়বদ্ধতা। বিমানে চলাচলের সময় যাত্রীদের বা মালামালের কোনো ক্ষতি হলে এই ক্ষতিপূরণের দায় দায়িত্ব কার ওপর বর্তাবে তা নিয়ে প্রায়শই বিতর্কের সৃষ্টি হয়। কেউ মনে করেন দায়িত্ব এয়ারলাইন্স কর্তৃপক্ষের, আবার অনেকে ভাবেন বিমান চলাচল কর্তৃপক্ষের। একাধিক মামলার রায়ে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে যে যে মুহূর্তে যাত্রীদের চেক ইন সম্পন্ন হয় তখন থেকে এয়ারলাইন কর্তৃপক্ষের দায়বদ্ধতা শুরু, এটি শেষ হয় যাত্রীদের ডিসএম্বার্কেশন। DISEMBARCATION এম্বার্কেশন পর, ডিসএম্বার্কেশনের পর। মামলা JHL ভার্সেস TWA DEY J-ET-EL ভার্সেস TWA JHL বনাম TWA 1975। মামলার ঘটনা। দে এবং অন্যান্য ব্যক্তিগণ TWA এর যাত্রী ছিলেন। এথেন্স এয়ারপোর্টে তাদের চেক ইন সম্পন্ন হওয়ার পর তারা যাত্রী লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় এয়ারপোর্টের একটি সন্ত্রাসী হামলা হয়, এতে 3 জনের মারা যান এবং 40 জন আহত হন। দে তাদের একজন, তিনি এবং অন্যান্য যাত্রীরা TWA এর কাছে ক্ষতিপূরণ দাবি করে। TWA বলে এটা বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব। সিদ্ধান্ত। এই মামলায় সিদ্ধান্ত হয় যে ক্ষতিপূরণের জন্য TWA দায়বদ্ধ থাকবে, কারণ যে মুহূর্তে যাত্রীদের চেক ইন সম্পন্ন হয় তখন থেকে এয়ারলাইন কর্তৃপক্ষের দায়িত্ব শুরু। মামলা ফার্নান্দেজ ভার্সেস এয়ার ফ্রান্স HARNANDEZ ফার্নান্দেজ বনাম এয়ার ফ্রান্স 1976। মামলার ঘটনা। মিস্টার হান্দাজ হার্নান্দেজ ছিলেন এয়ার ফ্রান্সের একজন যাত্রী। বিমানটি প্যারিসের চার্লস দ্য গাল এয়ারপোর্টে অবতরণের পর তিনি ডিসএম্বার্কেশন সম্পন্ন করে এয়ারপোর্টে তার মালপত্রের জন্য অপেক্ষা করছিলেন। এ সময়ে এয়ারপোর্টে একটি সন্ত্রাসী হামলা হয় এবং মিস্টার হার্নান্দেজ গুরুতর আহত হন। তিনি এয়ার ফ্রান্সের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। বিচার্য বিষয়। এক, ডিসএম্বার্কেশন সম্পন্ন হয়েছিল কিনা। দুই, যদি প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে এয়ার ফ্রান্স ক্ষতিপূরণ দানে বাধ্য হবে কিনা। সিদ্ধান্ত। মামলায় এই সিদ্ধান্ত দেওয়া হয় যে ডিসএম্বার্কেশন সম্পন্ন হয়েছিল এবং এর সাথে এয়ার ফ্রান্সের দায়িত্বের সমাপ্তি ঘটেছে, কাজে এয়ার ফ্রান্স ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। মামলা টার্কিশ এয়ারলাইন ট্র্যাজেডি। টার্কিশ এয়ারলাইন ট্র্যাজেডি মামলার ঘটনা। আমেরিকার তৈরি একটি টার্কিশ এয়ারলাইন্সের বিমান তুরস্ক থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করে। এটা যখন প্যারিসের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন এটি ভূপাতিত হয় এবং এর 300 যাত্রীর সকলেই নিহত হন। মৃত ব্রিটিশ যাত্রীদের আত্মীয় স্বজন ক্ষতিপূরণ চেয়ে আমেরিকার বিরুদ্ধে মামলা করে। বিচার্য বিষয়। আমেরিকার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি যুক্তিযুক্ত কি না। সিদ্ধান্ত। সিদ্ধান্ত দেওয়া হয় যেহেতু বিমানটি আমেরিকায় প্রস্তুতকৃত, কাজেই আমেরিকার দায়বদ্ধ এবং আদালত আমেরিকাকে $3,00,000 ক্ষতিপূরণ দিতে আদেশ দেন। প্যারা, এই মামলায় ক্লাস অ্যাকশন নীতি প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ যদি একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ পান তাহলে বাকি সকল ক্ষতিগ্রস্ত বিনা মামলাতেই একই পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। চ্যাপ্টার 14 সমাপ্ত। পৃষ্ঠা 174 সমাপ্ত।